السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব একটা জরুরি বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আমরা সাধারণত শুনে থাকি কিন্তু বিস্তারিত শুনে থাকি না বলে আমরা আলোচনা পর্ব শুরু করেছি, সেটা হচ্ছে তাকওয়া। অনেক সময় শুনবেন তাকওয়া, তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে ভয়, ভীতি, ত্রাস। কার ভয়? আল্লাহর ভয়। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়ার আরেকটা মানে আছে, সাবধান হওয়া। ভয় যেখানেই হয় সেখানেই সাবধান হওয়া যায়, তাই সতর্ক হওয়া। তাহলে যখন বলা হবে ইত্তাকিল্লাহ, তার মানে কি? দেখবেন সৌদিরা অনেক সময় ইত্তাকিল্লাহ, কোনো কিছু খারাপ কিছু বললে মানে করলে তখন বলে তোমরা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি সতর্ক হও, তুমি সাবধান হও। এই জন্য মুত্তাকি মানে হচ্ছে কি? ভয়কারী, সাবধানী, সংযম, সংযমী। আর ফার্সিতে বলা হয় পরহেজগার। ফার্সি শব্দটা, পরহেজগার শব্দটা কি? ফার্সি। ফার্সিতে বলা হয় পরহেজগার। পরহেজ আমরা বলি অনেক সময় ওষুধ খাচ্ছি ভাই, রোগ ভালো হয় না, পরহেজ করতে হবে। তো যেটা খেতে ডাক্তার মানা করছে সেটা পরহেজ করতে হবে, তাই বলে না? তো পরহেজ করা মানে কি? মানে বেঁচে থাকা, দূরে থাকা। আরে মিয়া, তোমাকে ওষুধ দিচ্ছি ভালো হচ্ছে না, তোমাকে বলেছি বিড়ি সিগারেট খেও না, বিড়ি সিগারেট খেলে তোমার ওষুধ কাজে লাগবে না। কাঁচা পেঁয়াজ খেও না, কাঁচা পেঁয়াজ থেকে পরহেজ করতে হবে। পরহেজ মানে দূরে থাকতে হবে, বাঁচতে হবে ইত্যাদি। তো এইসব মানে বাঁচা, দূরে থাকা, সংযম করা বা সংযমশীলতা বা সাবধান হওয়া, সতর্ক হওয়া, ভয় করা ইত্যাদি, এই হচ্ছে তাকওয়া। কেমন ভয় করবেন আমি বলি আপনাকে। তাকওয়া একটা সূক্ষ্ম মানে ভয়। যেমন মনে করুন যারা মাজরায় কাজ করে, মনে করুন পেঁয়াজ লাগিয়েছেন, পেঁয়াজ, এবারে পেঁয়াজের ধারে পাশে ঘাস হয়েছে, সেই ঘাসগুলো তুলে ফেলতে হবে নাকি তুলে না ফেললে চলবে? তুলে ফেলতে হবে, না হয় পেঁয়াজের ক্ষতি হবে, পেঁয়াজ বলুন আলু বলুন, তাই না? তো আপনি যখন ঘাস মানে খুঁড়বেন তখন কি পেঁয়াজটা শুদ্ধ পেঁয়াজটা নিচে খুঁড়বেন? কারণ পেঁয়াজটা হিলে গেলেই বাস শেষ, তাই না? নষ্ট হয়ে যাবে। তো ঘাস খোঁড়ার সময় আপনি কতটা সতর্ক হয়ে, কত সতর্ক হন, কত সাবধান হন, এই হচ্ছে তাকওয়া। যাতে ভয় আপনার ভিতরে থাকে, পেঁয়াজটা নষ্ট না হয়ে যায়। তারপরে ধরুন এমন পথে চলছেন যে পথে আপনার শাল গায়ে আছে, চাদর গায়ে আছে, কিংবা এই যে এগুলো তো বুঝতেই পারছেন কত সামান্য স্পর্শকাতর, ঘড়িতে লেগে লেগে সব উঠে যায়। এখন দুই সাইডে কাঁটা, কাঁটাদার গাছ আছে, চলার সময় কিভাবে চলতে হবে? এইভাবে, হ্যাঁ, সাবধানে চলতে হবে। তারপর আমাদের দেশে ঘাস আছে এক প্রকার, কাপড়ে লেগে যায়, চোর কাঁটা এদেশে আছে, এদেশে দেখেছেন কোথাও? ওটা আলাদা জিনিস, আছে ঘাসের বীজ আছে ওরকম লাগে, কাপড়ে লাগে, কিন্তু চোর কাঁটা যাকে বলে, লম্বা লম্বা ঘাস হয়, ওটা বেশি মুশকিল। তো এই চোর কাঁটা আপনার কাপড়ে ঢুকে যায়, তখন আপনি কি করেন? কাপড় তুলে সাবধানে সাবধানে চলেন। কাদা রাস্তায়, পিছল রাস্তা যদি হয়, পিচ্ছিল্ল রাস্তা, সেই রাস্তায় চলতে গেলে বুড়ো আঙুলটাকে টিপে টিপে টিপে টিপে চলতে চায়। কেন? যাতে আপনি পড়ে না যান। এই যে সাবধানতা অবলম্বন করা, সাবধান হয়ে চলা, এ হচ্ছে তাকওয়া। পরিভাষায় তাকওয়া কাকে বলে? যথাসাধ্য আদেশ ও বিধেয় কর্ম পালন করে এবং সর্বপ্রকার নিষিদ্ধ সন্দিগ্ধ কর্ম থেকে, এমনকি কিছু বৈধ কর্ম থেকেও দূরে থেকে নিজেকে আল্লাহর ক্রোধ ও আজাব থেকে বাঁচিয়ে নেওয়াকে তাকওয়া বলা হয়। বাঁচিয়ে নেওয়া, এখানে কথা আপনারা খেয়াল করেছেন নাকি জানি না, আদেশ ও বিধেয় কর্ম পালন করে যথাসাধ্য বলা হয়েছে, যথাসাধ্য আদেশ পালন করতে হবে, কারণ প্রত্যেক আদেশ পালন করা সহজ সহজ না। যখনই কোন আদেশ করবো, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমি যখন কোন আদেশ করব তোমরা যথাসাধ্য পালন করো, মানে পারলে করো না পারলে সমস্যা নেই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য থাকলে তোমরা সেটা পালন করবে, আর যদি সাধ্য না থাকে সমস্যা নেই। কিন্তু যখন কোন জিনিস নিষেধ করব তখন সাধ্য ফাধ্য নেই। যদি বলা হয় মদ খেও না, হ্যাঁ হুজু পারলে খাবো না, তাই বলা হবে? যদি বলা হয় সুদ খেও না, সাধ্য হলে, এরকম সাধ্য কি ব্যাপার আছে? যদি বলা হয় শুয়োর খেও না, এখানে সাবধানতা কিছু আছে? সাধ্য মতো কিছুই না। এখানে যখন আমি নিষেধ করব তখন খবরদার সেটা করবে না। এই জন্য বলা হয়েছে আদেশ ও বিধেয় কর্ম যথাসাধ্য পালন করে এবং সর্বপ্রকার নিষিদ্ধ সন্দিগ্ধ কর্ম থেকে একদম বিরত হয়ে, মানে একদম কাছে যাওয়া যাবে না এমন কি নিষিদ্ধ বস্তু এবং সন্দিগ্ধ বস্তু। সন্দিগ্ধ বস্তু মানে এটা খাবো, জানি এটা হালাল না হারাম। ও হুজুরকে দিয়ে শুনো, কেউ বলেছে হালাল, কেউ বলেছে হারাম, হলো সন্দেহ এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট। হাদিসে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, শুয়োর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, যেগুলো বলা হয়েছে স্পষ্ট হবে। কিন্তু যেগুলো বলা হয়নি স্পষ্ট ভাবে, ও বাইনা হুমা উমুরুন মুস্তাবিহাত, এই মাঝামাঝি আছে সন্দিগ্ধ জিনিস। এবার যে ব্যক্তি এই সন্দিগ্ধ থেকে বাঁচবে, ফাকাদ ইস্তাবরা আলি ইরদিহি ওয়া দীনি আউলে দীনিহি ওয়া ইরদি, যে ব্যক্তি সন্দিগ্ধ জিনিস থেকে বাঁচবে সে নিজের দিন বাঁচিয়ে নেবে, ইজ্জত বাঁচিয়ে নেবে। ওমান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম, আর যে ব্যক্তি সন্দিগ্ধ বিষয়ে পতিত হল সে আসলে হারামে পতিত হল। কেন? শিওর নয়, হতে পারে। এখন মনে করুন আপনি যদি মনে করেন যে এখানে হাতটা ধোকাইলে আমার হাতটা সাপে কামড়াবে অথবা কামড়াবে না, তো আপনার ঢোকানো উচিত নাকি? সাবধানতা, যেখানে আপনার সন্দেহ আছে সেখানে আপনি ঢোকাবেন না, এটাই হচ্ছে সাবধানতামূলক কর্ম। যেমন আপনি হাদিসে উদাহরণটা দেওয়া হয়েছে, পাশে আপনার কি বলে ওটাকে চারণ গাহ, যাকে চারণভূমি বলে, তার মানে যেখানে গরু চালানো বা ছাগল চড়ানোর জন্য ক্ষেত থাকে, সেই ক্ষেতের পাশে যদি আপনি ছাগল চড়ান গরু চড়ান, তো এমন হতে পারে যে আপনার গরু চড়ার জায়গায় চড়তে চড়তে গিয়ে ফসল খেয়ে ফেলবে। এমন কাজ আপনি করবেন না যে কাজ করার ফলে আপনি খারাপ কাজে পড়তে পারেন। যেমন কক্সবাজারের সমুদ্র তীরে হুজুর যাওয়া চলবে? সমুদ্র দেখতে যাব কক্সবাজারের সমুদ্র ঘাটে, সমুদ্র সৈকতে যাওয়া চলবে? কেন যাওয়া চলবে না? সেখানে কি নোংরামি হয়? বিভিন্ন নোংরামি আছে, তো সেই নোংরামির দিকে আমি তাকাবো না, আমি সমুদ্র দেখব। কিন্তু ওখানে গেলে আপনি চোখটাকে ফেলবেন কোথায়? এই জন্যে জানা যাওয়াটাই হচ্ছে আপনার কি তাকওয়ার কাজ। আপনি ভয় করছেন যে আপনার পাপ হবে, সুতরাং সেই ভয়ের জন্য আপনি সেখানে যাবেন না যেখানে গেলে আপনার পাপ হতে পারে। সেই জিনিসটা করবেন না যে জিনিসটা সন্দেহ আছে যে এটা হালাল না হারাম। তাই তো, পড়ে গেলে সন্দেহ, হয়তো বা হারাম, হালাল হলে তো সমস্যা নেই, কিন্তু হারাম হলে, হারাম হলে তো আপনার হারাম খাওয়া হলো। এই জন্যই হাদিসে আছে যে ব্যক্তি সন্দিগ্ধ জিনিস থেকে দূরে থাকবে সে আসলে নিজের দীন ও ইজ্জত বাঁচিয়ে নেবে। দেখুন, দিন ও বাঁচিয়ে নেবে, চোখ আপনি খারাপ চোখে জিনিস দেখবেন না, খারাপ জিনিস, আর ইজ্জত বাঁচিয়ে নেবে, লোকে হয়তো আপনাকে ধারণা করবে, দেখ কোথায় বেড়াতে এসছে, দেখ হ্যাঁ মুখে লম্বা দাড়ি রেখেও চলে এসেছে কক্সবাজারের সমুদ্র সৈকতে, প্রেম নিবেদন দেখতে এসছে, বলবে না? বলবে না, উলঙ্গ নারী দেখতে এসেছে। তো এই জন্য যদি আপনি যখন বলা হয় যে পুকুরের পানি খেও না, খাও না, সে পুকুরে পার দিয়ে যেও না, আপনি যে পুকুরে পানি খাবেন না সেদিকে পার দিয়ে যাবেন কেন? পার দিয়ে গেলে লোকে বলবে, তাই না, ওখানে পানি খায়। কিংবা আজকাল তো পুকুরে পানি কেউ খায় না, আগের যুগে খেত বলে বাংলায় প্রসিদ্ধ হয়ে গেছে। তারপর বলে যে সরিষালের রাস্তায় যেও না, কারণ লোকে ধারণা করবে তুমি যাচ্ছ কোথায়, সরিষাল। সরিষাল মানে কি? সরিষাল জানেন না? যেখানে মদ তৈরি করে, ওই যেখানে মদ তৈরি করা হয়, মদের কারখানা, কারখানা কি বলেন, কারখানা না সুরিশাল বলে, সুরিশ সাক্ষী মাতাল, সুরিশাল যেখানে মদ তৈরি হয়। যাই হোক, তো ওই রাস্তায় গেলে লোকে ভাববে কি যে লোকটা মদ খায় মাতাল। তো আপনি যদি সেদিকে যান তাহলে যদি লোকে এরকম বলে তাহলে আপনার ইজ্জত বাঁচবে না, এই জন্য সন্দিগ্ধ বিষয়। আপনি যখন লোকে বলতে পারে তখন আপনি ওইদিকে যাবেন না, অতএব আপনি নিজের ইজ্জতকে বাঁচিয়ে নেবেন, আপনি আপনার দিনকে বাঁচিয়ে নেবেন। মোট কথা এই হল তাকওয়া, যে আপনি আদেশ অবশ্যই পালন করবেন, মুস্তাহাব কাজ করবেন যথাসম্ভব যথাসাধ্য, কিন্তু হারাম থেকে একদম দূরে থাকবেন। এমন কি যে জিনিসকে মাকরুহ বলা হয় সে জিনিস থেকেও দূরে থাকবেন, এটা হল তাকওয়ার কাজ। আপনার বাথরুমের চারিদিক বন্ধ, বাথরুমের ভিতরে গিয়ে বাচ্চা বাথরুমের ভিতরে গিয়ে আপনার শরীরে একটা সুতোও রাখবেন না, দিয়ে তারপর গোসল করবেন, চলবে? যদি আমি তো বললাম চারিদিক বন্ধ, বাথরুমের চারিদিক বন্ধ আছে, ছেলে হোক কিংবা মেয়ে, অবশ্য ছেলের তুলনায় মেয়েদের মানে শরীর বেশি লোভনীয় বেশি শোভনীয়, এই জন্য তাদের ব্যাপারে বেশি কঠিন। তো যদি চারিদিক বন্ধ থাকে তাহলে সেখানে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ না নাজায়েজ? জায়েজ, কিন্তু মাকরুহ না করা ভালো, কারণ তাকওয়া হচ্ছে যে আপনি আল্লাহকেও লজ্জা করবেন, কেউ না দেখলেও আল্লাহ তো দেখছেন, তাই না? আল্লাহ তো দেখছেন, সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে আল্লাহ লজ্জা করা উচিত এবং পুরো উলঙ্গ হওয়া ঠিক না। আপনি বলবেন হুজুর আল্লাহ তো কাপড়ের ভিতরেও দেখতে পায়, তাহলে কি হবে? একটা খোলা জিনিস একটা ঢাকা জিনিস আল্লাহ তো দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি খুলে তো দেখাতে পারেন না, এই জন্য কাপড় গায়ে রেখে আপনার গোসল করা হচ্ছে উত্তম, আর গোটা উলঙ্গ হয়ে গোসল করা হচ্ছে মাকরুহ। বুঝতে পারছেন? এ হলো তাকওয়ার কাজ। তাকওয়া অবলম্বন করতে মানে আল পরহেজগারি অবলম্বন করতে, আপনি যে পরহেজগার মানুষ সেটা আমাদের দেশে অনেক সময় দেখবেন, একটা লোক যদি ভালো পরহেজগার হয় তো আমাদের কি বলে, সুফি সাহেব বলে, সুফি সাহেব, সুফি সাহেব বলে, সুফি সাহেব বলা ঠিক? সুফি সাহেব কথাটা ঠিক না ভুল? সুফি সাহেব কথাটা একদম ভুল, কারণ সুফি হচ্ছে মানে সুফিবাদ যাকে বলে, সুফিবাদের দিনই আলাদা, তাদের মজহাবই আলাদা, তারা ইসলামের অনেক ক্ষতি করে, তারা তৌহিদবাদী না, সুফিবাদী তৌহিদবাদী না। অতএব কাউকে পরহেজগার দেখলেই পরহেজগারকে সুফি বা সুফি সাহেব বলা, বাবু সুফি সাফা লোক, ভালো লোক, পরহেজগার লোক, না সুফি সাফা বলা যাবে না, সুফি বলাই যাবে না, সুফি হচ্ছে অন্য এক মজহাব, তারা হচ্ছে তৌহিদ বিরোধী, সুতরাং সুফি সাহেব না, পরহেজগার লোক বলা যাবে। এই পরহেজগার লোক যে দেখবেন আপনার পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে না পড়বে না, পরহেজগার, পরহেজগার যাকে বলা হয় সে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে, দাড়ি থাকবে না থাকবে না, নাকি দাড়ি না থাকবে পরহেজগার বলা হবে, না বলা যাবে না, তাহাজ্জুদের নামাজ পড়বে পরহেজগার, তাহলে সুন্নত পড়বে না পড়বে না, অবশ্যই পড়বে, তাহাজ্জুদ গোজার লোক এ হচ্ছে পরহেজগার লোক, নফল রোজা রাখছে তার রমজানের রোজা রাখবে না রাখবে না, অবশ্যই রাখবে, তাহলে এ হচ্ছে পরহেজগার লোক। কোন মহিলা দেখলে মাথা নিচু করে নেয় তাকায় না, এ হচ্ছে পরহেজগার লোক, তার গাঁটের নিচে কাপড় যায় না, এ হচ্ছে পরহেজগার লোক। এইভাবে যত রকমের নিষেধ আছে আদেশ আছে পালন করে যথাসাধ্য চেষ্টা করে আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, এ হচ্ছে মুত্তাকি আর এ হচ্ছে পরহেজগার। কোরআন মাজিদের বহু জায়গাতেই মুমিনকে তাকওয়া অবলম্বন করার আদেশ দেওয়া হয়েছে, যেমন আদেশ দেওয়া হয়েছিল এর পূর্ববর্তী মানে আমাদের এই মুসলিম জাতির পূর্বেও সমস্ত জাতিকে, আর সব জাতি মুসলিম ছিল, আহলে কিতাবদেরকেও এই তাকওয়া অবলম্বন করতে আদেশ দেওয়া হয়েছিল। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আসমান জমিনের সমস্ত কিছু কার? আল্লাহর জন্য। আর আমি অবশ্যই ওসিয়ত করেছি, ওসিয়ত করা মানে হচ্ছে বিশেষ উপদেশ দেওয়া, ওসিয়ত করা মানে হচ্ছে মানে বাবা আমি মারা যাচ্ছি গো, অমক অমক লোকটাকে দেখো, এটা খাস ওসিয়ত, আমি মারা যাব গো, আমার যেন অমক হুজুর জানাজা পড়ে, এটা কি ওসিয়ত, এগুলো পালন করা জরুরি, যেটা ওসিয়ত করা যায় এটা পালন করা জরুরি। আমি মারা গেলে সাতটা গরু করে সাতটা গ্রাম খাইও, এটাও ওসিয়ত পালন করতে হবে, কিন্তু তাতে নিয়ত ঠিক রাখতে হবে। আমি মারা গেলে চল্লিশ দিনে মিলাদ দিও, এটা এটা পালন করা ঠিক না, কারণ এটা হচ্ছে বিদাত, যেটা বিদাত যেটা না যায়। আমি মারা গেলে আমার কবরে মাজার তৈরি করো, এটা কি না, যেখানে আপনার শরীয়ত বিরোধী ওসিয়ত হবে পালন করা যাবে না, কিন্তু যদি বিধেয় ওসিয়ত হয় বৈধ হয় তাহলে তা পালন করা আবশ্যিক। আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন কাকে? আহলে কিতাবকে। আহলে কিতাব কে? আহলে কিতাব কে? আহলে কিতাব কারা? আহল মানে হচ্ছে ওয়ালা, কিতাব ওয়ালা, কিতাব ওয়ালা কারা? ইহুদি খ্রিস্টানরা, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তারা শিক্ষিত ছিল, লেখাপড়া করত বেশিরভাগ, তাই আহলে কিতাব। আহলে কিতাব তাদের আলেম ওলামারাও আহলে কিতাব, আর তাদের জাহেলরাও যেহেতু তাদের অনুসারী তারাও আহলে কিতাব, সমস্ত ইহুদি খ্রিস্টান হচ্ছে আহলে কিতাব। তেমনি অনেকেই বলে আহলে হাদিস মানে হচ্ছে মুহাদ্দিসিন, ঠিক আছে, মুহাদ্দিসিন মানে হাদিস বিশারদ যারা, তারা হচ্ছে আহলে হাদিস। আহল মানে কি? ওয়ালা। তেমনি মুহাদ্দিসিনদের যারা অনুসরণ করে তারা মুহাদ্দিস না হলেও তারা হচ্ছে আহলে হাদিস। তার মানে প্রত্যেক আহলে হাদিস মুহাদ্দিস না, কিন্তু প্রত্যেক মুহাদ্দিস আহলে হাদিস, ঠিক ওই রকম আহলে কিতাব। সুতরাং আহলে কিতাবকে আমি ওসিয়ত করেছিলাম যে তোমরা আল্লাহকে ভয় করো, পরহেজগার হও, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও আমি ওসিয়ত করছি তোমরা কি হও? পরহেজগার হও। ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আয়াতের শুরুতে আবার আল্লাহ বলছেন যদি তোমরা কাফের হয়ে যাও, অমান্য করো, অস্বীকার করো, তাহলে জেনে রেখো আসমান জমিনে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ তাআলার। ওয়া কান আল্লাহু গানিয়ান হামিদা, আল্লাহ তাআলা হচ্ছেন অভাবমুক্ত, গানি মানে অভাব মুক্ত, তার কোন অভাব আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, একদম অভাব মুক্ত, তার কোন রকমের প্রয়োজন নেই, স্বয়ং সম্পূর্ণ আল্লাহ, বরং আমরাই হচ্ছি ফোকারা, আনতুমুল ফোকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আল্লাহু আকবার, আমরাই হচ্ছি ফকির, আমরাই হচ্ছি মিসকিন আল্লাহর কাছে, আল্লাহ হচ্ছেন গানি, আর হামিদ মানে হচ্ছে প্রশংসিত, আল্লাহ তাআলার প্রশংসা সবাই করে, এবং সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা মুত্তাকি তারা আল্লাহর ওলি, যারা মুত্তাকি তারা আল্লাহর ওলি। এবারে মুত্তাকি মানে জিজ্ঞেস করবেন না, মুত্তাকি মানে তো বুঝলেন কে? যারাই মুত্তাকি তারাই আল্লাহর ওলি, যার যত তাকওয়া বেশি সে তত বড় আল্লাহর ওলি, অল্প তাকওয়া আছে অল্প ওলি। এমনিতে এই মুমিন মুসলিম যারা তারাই হচ্ছেন আল্লাহর ওলি। ওলি মানে কি? ওলি মানে বন্ধু, ওলি মানে বন্ধু। আর মুমিনদের ওলি হচ্ছেন কে? আল্লাহ। তো ওলি মানে বন্ধু, সেই ক্ষেত্রে আর একটা মানে হয়, সেটা হচ্ছে অভিভাবক। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ তুমি আমার অভিভাবকত্ব করো ওদের মতো যাদের অভিভাবকত্ব তুমি করেছ। তো অভিভাবক মানেও হয়, এখানে বলা হলো কি যে যার তাকওয়া আছে সে হচ্ছে আল্লাহর ওলি, আর আল্লাহর ওলিদের কোন ভয় নেই। এটা তো আপনারা অনেক শুনেছেন, আল্লাহর ওলিদের কোন ভয় নেই, কোন ডর নেই, কোন দুশ্চিন্তা নেই, কোন উদ্বিগ্নতা নেই, একদম বিন্দাস, যাকে বলে বিন্দাস মানে চিন্তাহীন, উদ্বিগ শূন্য, উদ্বেগ শূন্য, নিরুদ্বিগ্ন যাকে বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা ইউনূসে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, শোনো, জেনে রাখো, আল্লাহর আউলিয়া বন্ধুদের কোন ভয় নেই, কোন দুশ্চিন্তা নেই, কোন দুঃখ নেই, কোন কষ্ট নেই। আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের, আল্লাহর বন্ধু বলে কথা। আর আল্লাহ আল্লাহর বন্ধুদের বিরোধিতা করলে আল্লাহ তাআলা বলছেন তার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা রইল, তাই না? আল্লাহর ওলি যে ব্যক্তি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযনতাহু লিল হারব আও বিল হারব, যে ব্যক্তি আমার কোন বন্ধুর বিরুদ্ধে দুশ্মনী করবে, শত্রুতা করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কাকে কিরকম বলি? আল্লাহ তাআলা ওই হাদিসই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসই বলেছেন যে আল্লাহ তাআলা পছন্দ করেন যে যেটা ফরজ করেছেন সেটা পালন করো, আর যেটা হারাম করেছেন তার থেকে দূরে থাকো। আর বান্দা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য প্রাপ্ত হতে থাকে পরিশেষে, নফল নফল পড়তে পড়তে, নফল নফল মানে কি? ফরজ সে অতিরিক্ত যে নামান ইবাদত আছে, নামাজ রোজা হজ যাকাত যাই হোক না, ফরজের অতিরিক্ত যেটা, যেটা ফরজ না, ফরজ আপনি করবেনই, কিন্তু অতিরিক্ত নফল পড়তে পড়তে, নফল করতে করতে সে আমার নৈকট্য লাভ করে, অবশেষে আমি তার বন্ধু হয়ে যাই। বন্ধুই শুধু না, এমন বন্ধু হয়ে যায় যে আমি তার কি, আমি তার দেখার চোখ হয়ে যাই, আমি তার ধরার হাত হয়ে যাই, আমি তার সোনার কান হয়ে যাই, আমি তার চলার পা হয়ে যাই। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ কি পা হন? মানে কি? মানে হচ্ছে আল্লাহর ওলি যখন হবে, তখন আল্লাহর ওলি যখন দেখবে, তখন আল্লাহ সন্তুষ্টি ছাড়া দেখবে না, সেই জিনিস দেখবে না যে জিনিস আল্লাহ দেখতে পছন্দ করেন না, সেই জিনিস ধরবে না যে জিনিস আল্লাহ ধরতে পছন্দ করেন না, সেই পথে হাঁটবে না যে পথে হাঁটতে আল্লাহ পছন্দ করেন না, সেই কথা শুনবে না যে কথা শুনতে আল্লাহ পছন্দ করেন না, আর শুনবে সেটা যেটা আল্লাহ পছন্দ করেন। তার মানে কি? এ হচ্ছে আল্লাহর ওলির পরিচয়। যদি আপনি বলেন আল্লাহর ওলির পরিচয় কি, তাহলে তার পরিচয় হল এইটা। ব্যাস, তাহলে আল্লাহর ওলিদের কোন ভয় নেই, কোন ডর নেই, কেন? সে আল্লাহর বন্ধু, তারা হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর আউলিয়া। অবশ্য যাকে তাকে আউলিয়া বললে তো হবে না। এখনই ফেসবুকে কে প্রশ্ন করেছেন যে এক কবরে গিয়ে লেখা আছে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, কবরের উপর লেখা আছে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, এরকম লেখা যায়, বলা যায়? হ্যাঁ, তাহলে আপনি যদি সেখানে গিয়ে সালাম দেন তো আম সালাম দেবেন, তাই তো? ও তো সালাম শুনতে পাবে না, আল্লাহর ওলি সুসালাম শুনতে পাবে না, তো আপনি সেখানে গিয়ে আসসালামু আলাইকা ওলি আল্লাহ। দ্বিতীয় কথা, আপনি যে কবরে আছে তাকে ওলি আল্লাহ ধারণা করলেন, আল্লাহর ওলি ধারণা করলেন, লোকটাকে দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলি কিনা আমি সার্টিফিকেট দিতে পারি? এ সার্টিফিকেট দেওয়া হয়ে গেল। অনেক আউলিয়া আছেন, আছেন, কিন্তু আল্লাহ আল্লাহর আউলিয়াকে বলা বড় কঠিন। আমরা অবশ্য বাহ্যিক অবস্থা দেখে বলে থাকি, কিন্তু অনেক সময় মানুষ ভুল করে বাউলিয়াকে আউলিয়া বলে। বাউলিয়া মানে কি? ওই যে বাউলি গান গেয়ে বেড়ায়, এই লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল, ঝাঁকা ঝাঁকি চুল, রঙিন রঙিন জামা, লম্বা ডাঁ মোচ, বুঝতে পারছেন? তারা আবার সব ধর্মের গান গায়। হ্যাঁ, বাউলিয়া, এ হচ্ছে বাউলিয়া। এই যে লালন ফকির, লোকে লোকে কয় লালন ফকির কি জাত নাকি, তো যাই হোক, তাদের কোনো জাত নেই, তারা হচ্ছে বাউলিয়া। আর এই বাউলিয়াদেরকে আউলিয়া মনে করে, তাদের পাশে বসলে পরে গায়ের দুর্গন্ধ, গায়ের ময়লা আর মোচ, আর দাড়িতে কি লেগে যায়, জটা লেগে যায়, তাই না? চুলেও তাই, এদেরকে বলে আল্লাহর আউলিয়া, তাই না? আর আবার অনেকে আবার লিবাসই পরে না, খালি গায়ে থাকে, অনেকে আবার পুরো ন্যাংটাই থাকে, ন্যাংটা বাবা, তাকেও লোকে আল্লাহর ওলি মনে করে, বলে আমি লিবাস পরে আছি, লিবাস ও তাকওয়া, জালিকা খায়ের, আমি তাকওয়ার লিবাস পরে আছি, দেখা যাচ্ছে যে তোমার, বলছেন না আমি তাকওয়ার লিবাস পরে আছি, তোমার দেখতে পাবে না, দেখা তো যায়। তো যাই হোক, ওসব আলাদা কথা, অন্যদিকে চলে যাচ্ছি। তো মোট কথা হলো কি, যে তাকওয়ার আল্লাহর ওলি তার থাকবে, সে হবে যে যার কোন ভয় দুশ্চিন্তা নেই। শুনুন আল্লাহ, আল্লাহর কাছে শুনুন, কারা আল্লাহর আউলিয়া? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহ আউলিয়া কারা? যারা ইমান আনার পরে পরহেজগারির কাজ করে, ইমান আনার পর তারা মুত্তাকি হয়। তার মানে ইমানের যে পরিপূর্ণ শর্ত, পরিপূর্ণ আপনার জিনিস আছে ইমান, ইমান কয়টি বস্তু সমষ্টির নাম? হ্যাঁ, কে বলবে আজকে? বাদশা বলবে। ইমান কয়টি বস্তু, বস্তুর সমষ্টির নাম? হ্যাঁ, তিনটে। অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ বা স্বীকার, আর কাজে পরিণত। আপনি রিয়াজে শুনলেন একটা বাড়তি কথা, যে ইমান বাড়ে কমে সেটা ওই কাজেরই, কাজেরই ফল, প্রতিফল, কাজেরই একটা রেজাল্ট। কাজ করলে আপনার ইমান বাড়বে, কাজ না করলে ইমান কমবে। ভালো কাজ করলে ইমান বাড়বে, খারাপ কাজ করলে ইমান কমে যাবে। এ হচ্ছে ইমান। তো ইমান যে আপনার, তার মানেই হচ্ছে যে মুমিন হলেই হবে না, শুধু বিশ্বাস হলে হবে না। আপনার সব আছে, কাজও আছে, বিশ্বাসও আছে, স্বীকারও আছে, সবকিছুই আছে। আর সেই সাথে আপনি আরেকটা বাড়তি কাজ, সেটা কি? মুত্তাকি, পরহেজগার। আর তার মানেই বললাম যে আপনি মাকরুহ কাজও করেন না, সন্দিগ্ধ কাজও যান না, আর নফল কাজ বেশি বেশি করে করেন, আপনি হচ্ছেন কি? মুত্তাকি। আর তারাই হচ্ছে আউলিয়া, যাদের কোনো দুশ্চিন্তা নেই, যাদের কোনো ভয় নেই। সুতরাং যারা মুত্তাকি হবে তারা হবে আল্লাহর আউলিয়া। তাকোয়া মুমিনের শ্রেষ্ঠ সম্বল, তাকোয়া মুমিনের শ্রেষ্ঠ সম্বল। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খাইরাজ্জাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তোমরা পাথেয় সংগ্রহ করো, আর তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠ পাথেয়। এটা কোন জায়গায় বলা হয় জানেন? হজ করতে যাওয়ার জন্য, হজের কথায় বলতে বলতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। পাথেয় কাকে বলে? পাথেয় কাকে বলে? পাথেয়, পথে যা দরকার হয় সেটা সঙ্গে নেওয়া, আর সেটা সেটাই দরকার হয় যেটা, সেটাই হলো পাথেয়। তো পথে যেতে আপনার টাকা পয়সার দরকার, পথে যেতে আপনার খাবারের দরকার, আর টাকা পয়সা থাকলেই খাবার পাওয়া যাবে। তার মানে আপনার টাকা পয়সা নেওয়া হচ্ছে পাথেয় সংগ্রহ করা। আর যদি সঙ্গে কিছুই না থাকে তো সঙ্গে পথ আছে, পথ চলছেন, কিন্তু আপনার পাথেয় নেই। এই জন্য বলছে, যার পাথেয় নেই তার জন্য হজ ফরজ না। পাথেয় সংগ্রহ করতে বলা হয়েছে। পাথেয় যে সংগ্রহ করবে, তো পাথেয় সংগ্রহ করার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পাথেয় কোনটা? আল্লাহর তাকওয়া। পথে চলবে, পথে তোমার টাকা থাকবে ঠিকই, কিন্তু আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতে হবে, নচেৎ কোনো কাজে দেবে না। যেমন আমরা আসব পরে, এক সময় আসব যেখানে বলা হয়েছে বলিবাসুত তাকওয়া জালিকা খায়। তোমরা লিবাস পরো, লিবাস তোমাদের সৌন্দর্যের জন্য, তোমাদের পর্দার জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন। করে তো মানুষই, কিন্তু আল্লাহ করান, তাই না? এই জন্য আল্লাহ বলছেন, আমি অবতীর্ণ করেছি লিবাস কি জন্য? লিওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, যাতে তোমরা তোমাদের ইজ্জত থাকতে পারো এবং সৌন্দর্য অবলম্বন করতে পারো। তারপরেই আল্লাহ বলছেন, ওয়া লিবাসুত তাকওয়া জালিকা খায়র, তাকওয়ার লিবাস হচ্ছে উত্তম। তার মানে কি, ওইগুলো ফেলে দিয়ে তাকওয়ার লিবাস পরবেন? তা না, ওই লিবাসের সাথে সাথে কি করতে হবে? তাকওয়া থাকতে হবে, নচেত লিবাস পরেও আপনি উলঙ্গ। বারো হাত শাড়িতে নারী উলঙ্গ ন্যাংটা, বোরকার ভিতরেও নারীর উলঙ্গ, বোরকা পরে আছে কিন্তু বোরকার সাথে সাথে যার তাকওয়া নেই, যে মহিলার ভিতরে পরহেজগারি নেই। আপনি সৌদি আরবে দেখেছেন বহু মহিলা বোরকা পরেছে যারা মুসলিমই না, তাই না? এখানে মুসলিমরাও বোরকা পরে, তাদেরকে দেখেই আপনি বুঝতে পারবেন। আর বহু মহিলা আছে এখানে যারা নামাজও পড়ে না, তারা বোরকা পরে। বহু মহিলা আছে যারা বেশ্যা, তারাও বোরকা পরে, তাই না? বেশ্যারাও এখানে বোরকা পরে। তো নোংরা কাজও করে, বোরকাও পরে। তাদের যে চাল চলন, তাদের যে অঙ্গভঙ্গি, তাদের যে চাল চলন, এ দেখেই বোঝা যাবে যে এর ভিতরে পর্দা আছে কিন্তু তাকওয়া নেই। আর এই জন্যই যখন বোরকা পরে চলে, তখন তাদের পর্দা বোরকার ফাঁক দিয়ে কি হয়ে যায়, হ্যাঁ, ছলছলিয়ে বেরিয়ে আসে। দেখেছেন অনেক ট্যাঙ্কিতে পানি যায়, পানি চলকাতে চলকাতে পড়তে পড়তে যায়, রাস্তা ভিজতে ভিজতে যায়। ঠিক ওই রকম বোরখাওয়ালি কিছু আছে, দেখেই মনে হবে তাদের রূপ যেন, তাদের যৌবন যেন বোরকার ফাঁক দিয়ে বেরিয়ে বেরিয়ে পড়তে পড়তে যাচ্ছে। কেন? এটা কারণ কি? ওই লিবাস তাকওয়া জালিকা খায়, ও লিবাস পরেছে কিন্তু লিবাসের সাথে তাকওয়ার লিবাস নেই, সুতরাং সে ন্যাংটা। এই জন্য মুমিনের শ্রেষ্ঠ সম্বল হল কি, পাথেয় হল কি? তাকওয়া। সঙ্গে পাথেয় নিতে হবে, এটাও না যে আল্লাহর উপরে ভরসা করলাম পাথেয় নেব না, চলবে নাকি? হযরত তোমাকে বলা হলো যে কিছু লোক এসেছে হজ করতে ইয়েমান থেকে, তাদের সঙ্গে কিছুই নেই, তারা নাকি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, তারা আল্লাহর উপরে ভরসা করে এসেছে। আল্লাহর উপর ভরসা করে যাওয়া যাবে কোথাও? কোন আল্লাহর পথে যদি যান, জেহাদে যান, যেখানেই যান, তো আল্লাহর পথে হজ করতে যান, কিছু আর টাকা পয়সা নিলেন না, ওলা আল্লাহ ভরসা, আল্লাহ খাওয়াবে, এটা ঠিক? ইসলাম আপনাকে এই বলে না? ইসলাম বলে ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। হযরত তোমারকে বলা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরা মুতাওয়াক্কিলুন না, ওরা হচ্ছে মুতাআকিলুন, ওরা লোকের কাছে মেগে খাওয়ার পার্টি, ওরা আল্লাহর উপরে ভরসাকারী পার্টি নয়। তার মানে কি? কিন্তু খেতে তো হবে, অনেক সময় পাবে না, তখন হাত হাত পাতবে। অথচ আমি বলছি আমরা হচ্ছে আল্লাহ আল্লাহর উপর ভরসাকারী, যারা দরবেশ, এই যারা দরবেশ, যারা বলে যে আমাদের কাজ করতে হয় না, বলে না বলে না বলে আমাদের বংশে আমাদেরকে কাজ করতে হয় না, আমাদেরকে চাষ করতে হয় না, আমাদেরকে এইভাবেই পাঁচটা মানুষের আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। তো আল্লাহ যে খাওয়ায় সবসময় আল্লাহ কি ঘরে বসে খাওয়াবেন? না, শরীয়তের নিয়ম হল যে তুমি আল্লাহর উপরে ভরসা করো, কিন্তু সেই সঙ্গে কি করো? কাজ করো, তুমি সাবধানতা অবলম্বন করো, তুমি সঙ্গে পাথেয় নাও, তারপরে আল্লাহর উপরে ভরসা করো, উঁট বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো, ভগবান তরাও, ভগবান তখন বলবে হাত পা তো নড়াও, পানিতে ভেসে গেছেন বানে দিয়ে ভাসছেন, আপনি হাত পাচ্ছ না, হাত পা নড়াতে হবে, তবে না ভগবান তরাবে। তো যাই হোক, কথা হলো কি, যে শ্রেষ্ঠ সম্বল হল, শ্রেষ্ঠ পাথেয় হল তাকওয়া। আর তার মানে এই নয় যে আপনার বাহ্যিক যে পাথেয় আছে, টাকা পয়সা ইত্যাদি সঙ্গে নেওয়া যাবে না, খাদ্য নেওয়া যাবে না, নেওয়ার দরকার নেই, এরকম কথা না। এইগুলো নেওয়ার সাথে সাথে আপনার শ্রেষ্ঠ পাথেয় হল তাকওয়া, আপনি সঙ্গে নেবেন, তাহলে ইনশাআল্লাহ যেখানেই যাবেন সেখানেই ভালো হবে, আপনার সাফল্য লাভ হবে। যে যত বড় পরহেজগার, সে আল্লাহর নিকট তত বড় মর্যাদা সম্পন্ন, যেমন আগে বলা হলো, সে তত বড় আল্লাহর ওলি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্যে সবচেয়ে উচ্চ বংশের মানুষ, সবচেয়ে সম্মানী মানুষ, সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ, সবচেয়ে সম্ভ্রান্ত মানুষকে আপনি বলবেন অমুক বংশের, অমুক বংশের, তমুক বংশের, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ বংশ হল ইসলাম, সব থেকে শ্রেষ্ঠ কুলীনতা হল তাকওয়া, মুত্তাকি। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি সেই যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মহান আল্লাহ পরহেজগার মানুষদের সাথী। আল্লাহু আকবার, আল্লাহ যদি আপনার সাথী হয় তাহলে কি অবস্থা হবে চিন্তা করে দেখুন। ভয় করো না খোকন সোনা, ভয়কে করো জয়, আল্লাহ যাদের সাথের সাথী নাই কো তাদের ভয়। ভয়, আল্লাহ যাদের সাথের সাথী, কোরআনের অনেক জায়গাতে বলা হয়েছে আল্লাহ তাআলা অমুকের সাথী, অমুকের সাথী, যেমন ধৈর্যশীলদের সাথী, আল্লাহুম্মা আস সাবিরিন, তেমনি ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথের সাথী। আচ্ছা, সাথের সাথী বলতে তো আপনারা তো অনেক রকম বোঝেন, যে যেমন এখন যদি বাসার নিজের বাসায় যায়, সঙ্গে বাদশা গেল, তো বলবো কি যে বাদশার সাথের সাথীকে আবুল বাসা, ঠিক কিনা? কিন্তু যখন বলা হবে আল্লাহ সাথের সাথী, তার মানে কি আল্লাহ সত্তা সহ আপনার সাথে থাকবেন? না, আল্লাহ তো আছেন আরশের উপরে, তাহলে আল্লাহর সাহায্য সহযোগিতা, এলেম, দৃষ্টি, রহমত আপনার সাথে সাথে হবে। আল্লাহু আকবার, রব্বানা ওয়াসিতা কুল্লা শাইইন ইলমা, ইলমা, ইলমের দিক থেকে তার এলেম চারিদিকে ছড়িয়ে আছে। আর ওয়াসিআত কুল্লা শাইইন কি বলে আপনার রাহমাতুকা ওয়াসিআত কুল্লা শাই, তার মানে আল্লাহর রহমত প্রত্যেক জিনিসে আছে, তার মানে রহমত তোমার সাথে থাকবে। তাহলে এ হচ্ছে আল্লাহর সাথে সাথে, যেমন বলা হয় বাসার তুমি এত রাতে কি করে যাবে অন্ধকার, বল না হুজুর আকাশে চাঁদ আছে, চাঁদ আছে আমার সাথে, চলব আমি পথে পথে নাই কোক আমার ভয়, তার মানে চাঁদের আলো আপনার সাথে আছে। চাঁদ আছে কোথায়? চাঁদ তো আপনার সাথে সাথে হলো না, চাঁদ আছে আসমানে কিন্তু আপনি বললেন চাঁদ আমার সাথে আছে, চলার সমস্যা নাই। তো এরকমই যখন আল্লাহ আপনার সাথে সাথে হবেন, তার মানে কি আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে আপনার প্রতি দয়া করবেন, আল্লাহ আপনার হেফাজত করবেন ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহ মা'আল মুত্তাকিন, তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রেখো যে আল্লাহ হচ্ছেন মুত্তাকিনদের সঙ্গী। ইন্নাল্লাহ মা'আল্লাযীনা ত্বাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ পরহেজগারদের সঙ্গে থাকেন, মুত্তাকিদের সঙ্গে থাকেন, আর যারা সৎকর্ম পরায়ণ তাদের সঙ্গে তিনি থাকেন। পরহেজগার মানুষদের বন্ধুত্ব চিরস্থায়ী, মহাভয়ঙ্কর দিনেও তাদের বন্ধুত্ব বিচ্ছিন্ন হবে না। একজন পরহেজগার মানুষের বন্ধু কে হবে? পরহেজগারই হবে, তাই না? পরহেজগার মানুষ কোনদিন ওই আপনার হ্যাংলা ব্যাংলা ট্যাংলা এসব এদের সঙ্গে তো বন্ধুত্ব করতে যাবে না, পরহেজগার পরহেজগারের বন্ধু হবে। যেহেতু হাদিসে আছে লা তুসাহিবিল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে সঙ্গী করো না, কারো সঙ্গী হইও না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, তোমার খাদ্য যেন মুত্তাকি ছাড়া, তোমার খাদ্য যেন পরহেজগার ছাড়া আর কেউ খেতে না পায়। আপনি অনেককে খাওয়ান, অনেক মিসকিন খাওয়ান, অনেক বন্ধু বান্ধবকে খাওয়ান, বুঝতে পারছেন, অনেক লোক ডেকে এনে খাওয়ান, আপনি হয়তো চায়ের দোকানে চা খাওয়ান, হোটেলে কোনো সময় খাওয়ান, সঙ্গী সাথে গেলে কোথাও সফরে খাওয়ান, কিন্তু খাওয়ান কাকে? কাকে খাওয়াবেন? পরহেজগার লোকদেরকে খাওয়াবেন। আপনি দেখবেন দেশেও এই প্রবণতা আছে, আপনার কাছে প্রথম পেয়ারা এসেছে মাশাআল্লাহ, এই পেয়ারাটা কাকে দেন আগে? আহা, এখন হুজুর বলুন, আপনি তো নিজের অ্যাডভার্টাইজ করছেন তাই না, খাবার জন্য? না, এটা না, আমি বলছি না, আপনি যাকে পরহেজগার মনে করেন, জরুরি না যে হুজুরদেরকে দেবেন। পরহেজগার মানুষ যার কাছে দোয়া পাওয়া যাবে, খাবার একটু ও তো আলাদা কথা, ও তো চলে গেল ওই দিকে, হ্যাঁ, যারা পীরের দরবার পাঠায় যারা মুশরিক তারা তো করবে ওটা, কিন্তু সাধারণত পরিবেশে দেখা যায় যে একজন ভালো লোককে দিতে পারলে মনের একটা আনন্দ আসে, নিজে খেয়ে যে আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ হয় অপরকে খাইয়ে। একটা খারাপ লোককে আপনি খাওয়ালেন হয়তো মানবিক খাতিরে আপনি খাওয়াতে পারেন, কিন্তু একটা পরহেজগার লোককে যদি খাওয়ান তো সেই আনন্দের যে তৃপ্তি আছে এটা বোঝানো বড় কঠিন। সুতরাং মুত্তাকি মুত্তাকির বন্ধু হবে, আর মুত্তাকি মুত্তাকিকে খাওয়াবে, চেষ্টা করবে তার খাবার যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়। আর মহাভয়ং, হ্যাঁ, এই যে মুত্তাকি বন্ধুত্ব হল, মুত্তাকির সঙ্গে মুত্তাকির বন্ধুত্ব, আপনারা জানেন যে এই বন্ধুত্ব কদিন চলবে? অনেক সময় বন্ধুত্ব সামান্য একটা ভুল বুঝাবুঝিতেই শেষ হয়ে যায়, তাই না? কিন্তু মুত্তাকিরা ভুল বুঝাবুঝি করে না। তো বন্ধুত্ব, ভালো বন্ধু যদি হয় তো বড় জোর কতদিন থাকবে? যতদিন বেঁচে আছি ততদিন, মারা গেলেই বন্ধুত্ব শেষ, তাই না? নাকি আখেরাতে বন্ধুত্ব থাকবে? না। কেয়ামতে বন্ধুত্ব চলবে? না। তাহলে কোরআনে আছে কাবলা ইয়াতি ইয়াউমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা খুল্লা, এই দেখেন, যে সেই দিন আসার পূর্বে সাবধান হও, সেই দিন আসার পূর্বে ভ্যান রেডি হয়ে যাও। কোন দিন? যেদিনে কোন ব্যবসা বাণিজ্য নেই, টাকা পয়সার বিনিময়ে কিছু করা যাবে, কিছু হ্যাঁ বাঁচা যাবে, উপায় নেই। ওয়ালা খুল্লাতুন, বন্ধুত্ব নেই যে বন্ধুত্ব বন্ধু তোমাকে বাঁচাবে, এটারও উপায় নেই। ওয়ালা সাফা আ, সুপারিশও নেই যে যে কেউ তোমার সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছে দেবে, সেখানে সেদিনে বন্ধুত্ব নেই। কিন্তু এক শ্রেণীর মানুষের বন্ধুত্ব কেয়ামতেও থাকবে। কারা তারা? আল্লাহ বলছেন আল্লাহ খিল্লা ও ইয়াউমা ইদিন বাদহুম লি বাদিন আদু, সেই দিনে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, শত্রু বন্ধু শত্রু হয়ে যাবে। আপনি দুনিয়াতেই দেখেন, দুনিয়াতেই আপনার বন্ধু আছে, সবই আছে, বন্ধুত্ব রয়েছে, খাওয়া দাওয়া সবই চলছে, দিয়ে যখনই বলবেন আমাকে 5,00,000 টাকা দেন, ব্যাস টাকা দিলেই গেল বন্ধুত্ব, টাকাও হয়ে যেতে পারে, এখানেই খতম। কেয়ামতের দিনে আপনার মা যদি ছেলেকে দেখে পালায়, ছেলে যদি মাকে দেখে পালায়, বাপ ছেলেকে দেখে পালায়, ছেলে বাপকে দেখে পালায়, স্বামী স্ত্রীকে দেখে পালায়, স্ত্রী স্বামীকে দেখে পালায়, তাহলে বন্ধুত্ব দূরের কথা। ইউবাসসারুনাহুম ইয়ামলা ইয়াসালু হামিমুন হামিমা, কোন বন্ধু তার বন্ধুকে জিজ্ঞেস করবে না, বন্ধু কাইফাল হাল, হাউ আর ইউ, কেমন চলছে তোমার, এই কিয়ামতের মাঠে কেমন কষ্ট হচ্ছে, এটা জিজ্ঞাসাও করবে না, চোখের সামনে থাকবে। কিন্তু না, চাইবে আমার বিনিময়ে যদি আমি আমার বন্ধুকে দিয়ে জান্নাতে যেতে চাই, চলো না আমার বন্ধুকে, না আমি আমার বন্ধু ছিল, আমার স্ত্রীকে আমি দিচ্ছি, আমাকে আজাদ থেকে বাঁচাও আল্লাহ, আমার ছেলেকে আমি দিচ্ছি জাহান্নামে যাক, কিন্তু আমি বাঁচবো, এইরকম অবস্থা হবে কোথায়? আল্লাহ আকবার। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেই দিনকার আযাব থেকে মুক্তি পেতে মানুষ চাইবে তার সমস্ত সন্তানকে, এর বিনিময়ে জাহান্নামে যাও, আমি তো বাঁচি। স্ত্রীর জন্য বল ধারণা করবে, এমন কি সমস্ত তার বংশধর জাহান্নামে যাক, কিন্তু আমি যেন বাঁচি। এমন কঠিন দিন, এমন ভয়ানক দিন, আল্লাহ খিল্লা ইয়াউমায়িযিন বাদুহুম লিবাদিন আদু, বন্ধুরা শত্রুতে পরিণত হবে, ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকিরা নয়, পরহেজগাররা নয়, তাদের বন্ধুত্ব বিচ্ছিন্ন হবে না, তারা ঠিক নিজেদের বন্ধুত্ব রেখে নেবে। কিন্তু সমস্যা কি, তারা কি একে অপরের সাহায্য করবে, সে কথা বলা হয়নি, বন্ধুত্ব টিকে থাকবে কিয়ামতের মাঠে, এই বন্ধুত্ব টিকে থাকবে, এই কথা জানানোর উদ্দেশ্য। সংযমশীল মানুষ সফল কাম হয়, মুত্তাকি পরহেজগার লোক সফল কাম হয়। সফল কাম মানে মানে সফল হওয়া, মানে কোন একটা উদ্দেশ্য আপনার সফল হলো, আপনার স্বপ্ন বাস্তবায়ন হলো, হে আপনি কোন একটা কাজে ভালো লাভবান হলেন, তাই না, একে সফল। আচ্ছা যাচ্ছি তো দেখি, কোথায় যেন ওই ওই বাঁধে মাছ পাওয়া যাচ্ছে, জাল নিয়ে বের হলেন, আপনার নিশ্চয়তা আছে মাছ পাবেন কিনা, গেলেন মাছ পেয়ে গেলেন, তা আপনি কি হলেন, সফল হলেন, ফল থেকে সফল। গাছ লাগালেন, ফল হওয়ার কোন গ্যারান্টি নেই, একজন ফেসবুকে দেখলাম কাঁঠাল গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ গাছ ধরেছে, তার মানে সে সফল হয়েছে, সফল, ফল সহ, ফল এসে গেছে, সফল হয়ে গেছে, ফল পেলেই সফল। মুত্তাকি লোক পরহেজগার লোক হবে সফল, এটা জানার কথা। আর সব থেকে বড় সাফল্য, সবচেয়ে মহা সাফল্য কি বলতে পারবেন? জান্নাত লাভ করা। আবার কি চাই? জান্নাত লাভ হলেই আপনার সব থেকে বড় সাফল্য, সব থেকে মহা পুরস্কার, মহা সাফল্য। মহান আল্লাহ বলছেন, ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইখশাল্লাহ ওয়া ইত্তাকহি, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসুলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে, দেখেন ইখশাল্লাহ ওয়া ইত্তাকহি, আল্লাহকে ভয় করবে এবং তাকওয়া অবলম্বন করবে। আর তাকওয়া অবলম্বন করলেই তো বাকি সব, তাকওয়া যার থাকবে সে কি আল্লাহ আনুগত্য করবে না, রাসুলের আনুগত্য করবে না? কিন্তু আল্লাহ তাআলা খুলে খুলে বলছেন আল্লাহর আনুগত্য করবে, রাসুলের আনুগত্য করবে। এখানে কোন ইমামের আনুগত্য কথা বলা হয়নি, এখানে কোন পীরের আনুগত্য কথা, কার কথা বলা হয়েছে, আল্লাহর এবং রাসুলের আনুগত্য করবে। ইখশাল্লাহ ওয়াইত্তাকি, আল্লাহকে ভয় করবে এবং তাকওয়া অবলম্বন করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তাহলে তারাই হবে সফল কাম, তারাই হবে সফল কাম। ওখানে সূরা হাসরে বলা হয়েছে ফায়েজিনের কথা, লা ইস্তাউই আসহাবুল নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দেখেন জান্নাতি আর জাহান্নামী কি সমান হবে নাকি? না, জান্নাতিরাই হবে সফল কাম। তো এই মুত্তাকি লোক, পরহেজগার লোক, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হবে সফল কাম। তারপরে আমি আর একটা বিষয় বলে শেষ করব, কারণ সময় বোধ হয় লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম, ওদের মধ্যে যে মহসিন হবে এবং ওদের মধ্যে যে মুত্তাকি হবে। মহসিন মানে কি? মহসিন মানে হচ্ছে সৎ কর্ম, সৎ কাজ করা। মহসিন মানে উপকারী, আর মহসিন মানে হচ্ছে যার এহসান আছে। এহসান কাকে বলে? এক এহসান, এহসানই করা, ওই যে পরোপকার করা। আর একটা এহসান মানে কি? এই এহসান যেটা হচ্ছে আমার দিনের, আমার ইমানের সর্ব, আমার দিনের সর্বোচ্চ পর্যায়, তাই না? ইসলাম, ইমান আর এহসান। মহসিন যারা, তারা, তাদের জন্য রয়েছে আজরে আজিম, মুত্তাকিদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর সেই সফলতা, মহা পুরস্কার হল আল্লাহর বেহেস্ত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম। যদি আহলে কিতাব, আহলে কিতাব সমস্ত মানুষ, যে কোনো মানুষ, কিন্তু আহলে কিতাব, তাদের কাছে কিতাব আছে, তারা জানে যে একজন নবী আসবেন আর তার অনুসরণ করতে বলা হয়েছে, কিন্তু তাদের মধ্যে এলেন না বলে খালাস, ও আরবের নবী, তাদের ভিতর থেকে এলে পরে তারা মেনে নিত, তারা জানে, তারা কিতাব পড়েছে নবী আসবেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতী মিন বাদি ইসমিহি আহমদ, নাম সহজান্ত, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। এ কথা ওদের কিতাবে লেখা আছে, এই জন্য আহলে কিতাব, আহলে কিতাব হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন, যদি আহলে কিতাব ইমান আনত এবং তাকি হত, পরহেজগার হত, তাকওয়া অবলম্বন করত, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাদের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিতাম, ওলা আদখালনাহুম জান্নাতিন নাঈম, জান্নাতের নাঈমে আমি প্রবেশ দান, প্রবেশ অধিকার দান করতাম। জান্নাতে নাঈম, এমন জান্নাত যেখানে প্রচুর সম্পদ আছে, প্রচুর সুখ আছে ইত্যাদি। তারপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার, যারা আল্লাহর তাকওয়া অবলম্বন করে তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার নিচে নদী প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, ওয়া আযওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, সেখানে তারা পাবে পবিত্র সঙ্গিনী। পবিত্র সঙ্গিনী মানে হুর, এগুলো অপবিত্র নয়। কিছু জাতি আছে যারা বলে স্বর্গীয় বেশ্যা, এহুরকে কি বলে? স্বর্গীয় বেশ্যা। তারা মনে করে স্ত্রী তো একটাই হয় আর বাকিগুলো বেশ্যা। আরে বেশ্যা নয়, আজওয়া, তাদের সঙ্গে বিয়ে হবে এবং তারা পবিত্র হবে, তারা অপবিত্র হবে না। আর আল্লাহ সন্তুষ্টি এটাই হচ্ছে সব থেকে বড়, রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ সন্তুষ্টি সব থেকে বড়। লিল্লাযীনা ওয়ালাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল-আবরার। আল্লাহ বলছেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে বেহেস্ত যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ আল্লাহর পক্ষ থেকে আতিথ্য আল্লাহর নিকট যা আছে তা সৎকর্মশীলদের জন্য উত্তম। আর এভাবে অনেক আয়াতই আল্লাহ তাআলা বলেছেন, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা তাজরি মিন তাহতিহা আল-আনহার ওয়া'আদাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মিআদ। যারা তাদের প্রতিপালককে ভয় করে, মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য রয়েছে বহুতল বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ। এখানে অনেকে প্রশ্ন করে, হুজুর জান্নাতের বাসান, জান্নাতের মহল একতলা হবে না দুতলা হবে? একতলা হবে বাড়ি? না, বহুতল বাড়ি, কারণ মানুষ বহুতল বাড়ি পছন্দ করে, তাই না? একতল বাড়িতে সুখ নেই, বহুতল তো। সেখানে বলা হয়েছে গোরাফুন মিন ফাওকিহা গোরাফ, মানে বহুতল বিশিষ্ট উচ্চ প্রাসাদ রয়েছে যার নিচে থাকবে নদীসমূহ। নদীসমূহ কেন বলা হয়েছে? কারণ পানির নদী, কি বলে আপনার, দুধের নদী, আপনার সারাবের নদী, মধুর নদী, এই জন্য সমূহ বলা হয়েছে, প্রবাহিত হবে আল্লাহর প্রতিশ্রুতি। আর আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে কোন কাজ আছে বেশি জান্নাতে নিয়ে যাবে, তো তিনি বললেন যে সচ্চরিত্রতা এবং পরহেজগারি। সচ্চরিত্র মানে আপনার চরিত্রটা সুন্দর হবে আর সেই সঙ্গে আপনি তাকওয়ার কাজ করবেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন এই কাজ। আর জিজ্ঞেস করা হলো সব থেকে জাহান্নামে কি কাজ নিয়ে যায়, তো কি বলেছিলেন কোন কাজ বেশিরভাগ জাহান্নামে নিয়ে যাবে, আপনার দেহের মধ্যে, আপনার দেহের মধ্যে চুল থেকে নখ পর্যন্ত কোন অঙ্গ বেশি জাহান্নামে নিয়ে যাবে, মুখ আর যৌনাঙ্গ লজ্জাস্থান, এই দুটো কাজের, এই দুটো অঙ্গের জন্য আপনাকে বেশিরভাগ লোককে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, যথাসাধ্য আল্লাহকে ভয় করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।